بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شرده سبابتي حضرات علماء کرام سمانیت و شدی سماج দূরদূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ মানব দানবকে আমি আর কোনো কাজের জন্য সৃষ্টি করিনি, একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, কিন্তু পৃথিবীতে বসবাসকালীন সমস্ত মানুষকেই কিছু সংসারের কাজ বাধ্যতামূলকভাবে করতে হয়। খাওয়া দাওয়া কোনো ইবাদত নয়, কিন্তু এটা সবাইকে করতে হয়। আহার নিদ্রা কোনো ইবাদত নয়, কিন্তু সংসার জীবনে এটা সবাইকে করতে হয়। প্রস্রাব পায়খানা কোনো ইবাদত নয়, কিন্তু সংসার জীবনে তা সবাইকে করতে হয়। এগুলি কেন করতে হয়? শুধুমাত্র ইবাদতের সুবিধার জন্য। খাওয়া দাওয়া বন্ধ করে দিলে আর ইবাদত করা সম্ভব হবে না, ঘুম বন্ধ করে দিলে আর ইবাদত করা সম্ভব হবে না, প্রস্রাব পায়খানা বন্ধ করে দিলে আর ইবাদত করা সম্ভব হবে না। তাহলে সংসার জীবনে আমরা যে কাজগুলি করে থাকি, এইগুলি মূল কাজ না আনুষঙ্গিক? আনুষঙ্গিক। মানুষের জীবনের একমাত্র মূল কাজ হলো আল্লাহর ইবাদত করা। এই ইবাদত করার জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কথাটা বুঝার জন্য আমরা একটা সহজ উদাহরণ বুঝে দিতে পারি। এই বিশাল সম্মেলনের আয়োজন আমি মনে করি শুধু ওয়াজের জন্য। তাহলে মাইকের ব্যবস্থা কেন ওয়াজের সুবিধার জন্য? লাইটিং কেন ওয়াজের সুবিধার জন্য? মঞ্চ সাজানো হলো কেন ওয়াজের সুবিধার জন্য? আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন। মাইক, বাতি, মঞ্চ, সামিয়ানা, বিছানা, এইগুলি মূল কাজ না আনুষঙ্গিক? ঠিক তেমনি ভাবে যেভাবে সম্মেলনের মূল কাজ শুধু ওয়াজ, বাকি সবগুলি আনুষঙ্গিক, তেমনিভাবে মানুষের জীবনের মূল কাজ শুধুমাত্র আল্লাহর ইবাদত আর বাকি সংসারের যাবতীয় কাজ আনুষঙ্গিক। যার মূল কাজ ঠিক আছে তার আনুষঙ্গিক কাজেও মূল কাজের পুরস্কার আছে। যে ব্যক্তি যথারীতি আল্লাহর ইবাদত করবে সে আহার নিদ্রার দ্বারাও ইবাদতের সওয়াব পাবে, রুজি রোজগারের দ্বারাও ইবাদতের সওয়াব পাবে, পেশাব পায়খানা করার দ্বারাও ইবাদতের সওয়াব পাবে। ইবাদত ছেড়ে দিলে না ইবাদত ঠিক থাকলে, ইবাদত ঠিক থাকলে কথাটা না বুঝার কারণে অনেকে মনে করে থাকেন নিজে নামাজ রোজা না করলেও সংসারের অনেক ভালো কাজ করেন, এজন্য মনে করেন এই কাজগুলির দ্বারা ইবাদতের সওয়াব পাওয়া যাবে। বুঝে থাকলে বলুন তো, ইবাদত ছেড়ে দিলে সংসারের কাজের দ্বারা ইবাদতের সওয়াব পাওয়া যায় না মূল কাজ ঠিক রাখলে? ঠিক রাখলে। এই কথাটাও আমরা সহজে বুঝতে পারি একটা উদাহরণের মাধ্যমে। এক লেখে ডাইনে একটা শূন্য দিলে এক তাকে না দশ হয়, দুটি শূন্য দিলে একশো হয়, তিনটি শূন্য দিলে এক হাজার, চারটা শূন্য দিলে দশ হাজার। শূন্যের এ মান দেখে যদি কেউ চারটি শূন্য বজায় রেখে এক মুছে ফেলে, দশ হাজার থেকে এক মুছে ফেললে আরো নয় হাজার নয়শো নিরানব্বই থাকবে না শুধুমাত্র এক খালি গুড়ার ডিম থাকবে? ঠিক তেমনি ভাবে এবাদত মূল, সংসারের কাজ আনুষঙ্গিক, মূলটা ঠিক থাকলে আনুষঙ্গিক কাজের দ্বারাও মূল কাজের সওয়াব হয়, মূল কাজ ছেড়ে দিলে আনুষঙ্গিক কাজের কোনো সওয়াব নাই। আমার কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আপনারা আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন অনেকগুলি কাজের জন্য না একটি মাত্র কাজের জন্য? সেটি হলো আল্লাহর ইবাদত। এই ইবাদতটাই মানুষ জীবনে, মানুষের জীবনের একমাত্র মূল কাজ। আল্লাহ নামাজ পড়ার আদেশ করেছেন, তাই নামাজ পড়া একটা ইবাদত। রোজা রাখার আদেশ করেছেন, তাই রোজা রাখা একটা ইবাদত। কুরআন তেলাওয়াতের আদেশ করেছেন, তাই কুরআন তেলাওয়াত করাও একটা ইবাদত। দুরূদ শরীফ পড়ার আদেশ করেছেন, তাই দুরূদ শরীফ পড়াও একটা ইবাদত। তাহলে ধর্ম কোনটা? প্রশ্ন বাকি থাকে, তাহলে ধর্ম কোনটা? সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। এক গুরুত্বপূর্ণ কথাটাও আমরা একটা উদাহরণের মাধ্যমে সহজে বুঝতে পারি। আমার চেহারার সামনে তিনটা মাউথ পিস ফিট করা আছে, এই তিনটার নাম মাউথ পিস। এগুলি একটা স্ট্যান্ডে আটকানো আছে, এটার নাম স্ট্যান্ড। এগুলির সাথে কতগুলি তার সংযুক্ত করা আছে, এগুলির নাম ওয়্যার। তারের কানেকশন আছে ব্যাটারির সাথে, ওইটার নাম ব্যাটারি। আবার এর কানেকশন আছে মেশিনের সাথে, সেটার নাম মেশিন। আবার এই ওয়্যারগুলির কানেকশন আছে মাইকের হরনের সাথে। একটা মাইকের মাউথ পিস, একটা মাইকের স্ট্যান্ড, একটা মাইকের ওয়্যার, একটা মাইকের ব্যাটারি, একটা মাইকের মেশিন, আর একটার নাম মাইকের হরন। মাইক কোনটা বলতে পারেন কেউ? তাহলে মাইক কোনটা? সবটার সমষ্টির নাম মাইক। ঠিক তেমনি ভাবে একটা ইবাদতের নাম নামাজ, একটা ইবাদতের নাম রোজা, একটা ইবাদতের নাম হজ, একটা ইবাদতের নাম যাকাত, একটা ইবাদতের নাম কুরআন তেলাওয়াত, একটা ইবাদতের নাম জিকির, একটা এবাদতের নাম দোয়া, একটা এবাদতের নাম দুরুদ। ধর্ম কোনটা? সপ্তাহের সমস্ত এবাদতের সমষ্টির নাম ধর্ম। সুতরাং কথা পরিষ্কার হয়ে গেল, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র ধর্ম পালনের জন্য। দুই একটা এবাদতের জন্য না, সকল এবাদতের সমষ্টি আদায় করার জন্য। সকল এবাদতের সমষ্টির নামেই ধর্ম। সুতরাং আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র ধর্ম পালনের জন্য। প্রশ্ন বাকি থাকে, কোন ধর্ম পালনের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করলেন? এমর্মে আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেন, ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহ আরো বলেন, মাই ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যদি কেউ পালন করে তা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাজী আল্লাহ যে একমাত্র ধর্ম পালনের জন্য মানুষ সৃষ্টি করলেন, কোন ধর্ম? ইসলাম ধর্ম। তাই আল্লাহ আদম আলাইহিসসালামের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছেন, নূহ আলাইহিসসালামের মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার করেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, নির্বিশেষে সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে একটি মাত্র ধর্ম প্রচার করেছেন, সেটি হল ইসলাম। এবং তাই শুধু আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখানে একটা জটিল প্রশ্ন দাঁড়ায়, সেটা হলো পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কাউকে কোনো ধর্ম পালনে বাধ্য করা যাবে না, কারো কোনো ধর্ম পালনে বাধাও দেওয়া যাবে না। বুঝে থাকলে বলুন তো, ঘোষণাটা কি অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। একায়েতে বললেন, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। আর একায়েতে বললেন, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি গ্রহণযোগ্য না হয়ে থাকে, তাহলে ভিন্ন ধর্মগুলি পালনের স্বাধীনতা দিলেন কেন? আর ভিন্ন ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন, তাহলে সেগুলি গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে না জানার কারণে অনেকে মনে করে দেখেন প্রত্যেক ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এটা ভুল ধারণা। তাহলে কেন আল্লাহ একদিকে ঘোষণা দিলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, ভিন্ন আয়াতে কেন ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন? স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? আর গ্রহণযোগ্যই যদি হবে না তাহলে স্বাধীনতা দিলেন কেন? এটা একটা কঠিন প্রশ্ন। এ প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আমরা একটা উদাহরণ বুঝে নিই। পরীক্ষার হলে ছাত্রদেরকে যখন প্রশ্নপত্র হাতে দেওয়া হয়, সমস্ত পরীক্ষার্থী ছাত্ররাই কি প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে কি লেখার সুযোগ সুবিধা দেওয়া হয় না বাধা দেওয়া হয়? ভুল লেখার পূর্ণ স্বাধীনতা পরীক্ষার হলে আছে কি নাই? এই লেখা গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না হলে স্বাধীনতা দিল কেন? আর স্বাধীনতাই যদি দিল তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নের সেই জবাব, উভয় প্রশ্নের একই জবাব। এবং জবাবটা হলো নিয়ম রক্ষার জন্য। জবাবটা হলো পরীক্ষার হলে যদি কোনো ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখে, তাকেও লেখার স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য। তেমনিভাবে দুনিয়াতে যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকেও পালন করে, তাকেও স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য। নিয়ম রক্ষার জন্য এমত অবস্থায় আমরা যে সমাজে বাস করি, এই সমাজে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে, সে ব্যাপারে ইসলাম ধর্ম সুস্পষ্ট এবং শান্তিপূর্ণ ব্যবস্থা প্রদান করেছে। এবং তা সম্পূর্ণ পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে একদল ছাত্র প্রশ্নের সঠিক জবাব লেখে, আর একদল ছাত্র ভুল লেখে। যারা সঠিক জবাব লেখে এদের অধিকার নাই, যারা ভুল লেখে তাদের লেখায় বাধা দেওয়ার অধিকার নাই। বলুন, পরীক্ষার হলে যে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব সঠিক লেখে, এদের অধিকার আছে যারা ভুল লেখে তাদেরকে লিখতে বাধা দেওয়ার অধিকার নাই? ঠিক তেমনিভাবে সমাজে যারা ইসলাম ধর্ম পালন করে তাদের অধিকার নাই, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নেই। তাই বলে কি যারা সঠিক লেখে তারা, যারা ভুল লেখে এদের সাথে ঝগড়া বাঁধাবে পরীক্ষার হলে? কেন, তুমি ভুল লেখছ প্রশ্ন করারও অধিকার আছে নাই? ইচ্ছা মতো তাকে লিখতে দাও, তার ভুল লেখার ফলাফল পরীক্ষক দেবেন, তুমি সেই ফলাফল দেওয়ার অধিকারী নও। যেমন ভাবে পরীক্ষার হলে যে সমস্ত পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব সঠিক লেখে, এরা ভুল লেখনেওয়ালাদের বাধা দেবে দূরের কথা, এদের সাথে কোনো রকমের শান্তি ভঙ্গকারী আচরণ করতে পারবে না, ঝগড়া বিবাদ করতে পারবে না। তেমনিভাবে সমাজের যারা আল্লাহর গ্রহণযোগ্য ধর্ম ইসলাম পালন করে, এরা ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধাও দিতে পারবে না, তাদের ধর্ম তাদের সাথে ঝগড়া বিবাদও করতে পারবে না। শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করতে হবে। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। হে মুসলমানেরা, তোমাদের রক্তপাত যেন যেমন বৃথা যেতে পারে না, কোন অমুসলমানের রক্তপাতও বৃথা যেতে পারে না। কোন মুসলমানকে যদি সমাজের কেউ অন্যায়ভাবে রক্তপাত ঘটায়, সেই রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। কোন অমুসলমানকেও যদি সমাজের কেউ অন্যায়ভাবে রক্তপাত ঘটায়, তার রক্তে কেউ বৃথা যেতে দেওয়া হবে না। কথাটাকে সংক্ষেপ করে রাসূল বলেছেন, তাদের রক্ত তোমাদের রক্তের মতো, কারো রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। রাসূল আরো বলেন, ওয়া আমওয়ালুহুম কা আমওয়ালিকুম, তোমাদের তাদের সম্পদ তোমাদের সম্পদের মতো। তাদের সম্পদ যেমন কেউ অন্যায়ভাবে গ্রাস করতে পারবে না, তোমাদের সম্পদ যেভাবে কেউ অন্যায়ভাবে কাউকে গ্রাস করতে দেওয়া হবে না, তেমনিভাবে সমাজে বসবাসকারী অমুসলিমদের সম্পদ কাউকে অন্যায়ভাবে গ্রাস করতে দেওয়া হবে না। এইটাকে সত্যিকারের অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতি বলা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির মর্ম হল সমস্ত ধর্মাবলম্বীরা সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, কেউ কারো সাথে শান্তি ভঙ্গকারী আচরণ করবে না, কেউ কারো ধর্ম পালনে বাধা দেবে না, কেউ কারো উপর অন্যায়ভাবে হামলা করবে না। হুবহু এই নিয়মটাই পরীক্ষার হলের ভিতরে চালু। একদল পরীক্ষার্থী প্রশ্নের জবাব সঠিক লেখে, আর একদল ভুল লেখে। ভুল যে লেখে তাকে বাধাও দেওয়া যাবে না, তার সাথে ঝগড়াও বাধানো যাবে না, তার সাথে শান্তি ভঙ্গকারী কোনো আচরণ করা যাবে না। স্বাধীন মতো তাকে ভুল লেখার সুযোগ সুবিধা দিতে হবে। যেই নিয়ম পরীক্ষার হলের পরীক্ষার্থী ছাত্রদের জন্য, সেই নিয়ম সমাজে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের জন্য। এই নিয়মটাকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বলা হয়, এবং একমাত্র ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির সীমা রেখা সুস্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে। তারা ইচ্ছা মতো তাদের ধর্ম পালন করবে, আমরা বাধা দেব না। আমরা স্বাধীন মতো আমাদের ধর্ম পালন করব, তারা বাধা দেবে না। কোন ধর্মাবলম্বীর উপর অপর কারো ধর্ম চাপিয়ে দেওয়া হবে না, কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না, কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। কেন সে ভ্রান্ত ধর্ম পালন করে, সেই বিচারের দায়িত্ব তোমার হাতে দেওয়া হয়নি। সারা বিশ্ববাসীর এক্সামিনার হলেন স্বয়ং আল্লাহ। কেন সে ভ্রান্ত ধর্ম পালন করে, সেই বিচারের দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে রেখেছেন। আমরা তাদের সাথে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করব, তাদের সাথে অপ্রীতিকর আচরণ করব না, তাদের ধর্ম পালনে বাধা দেব না। এমর্মে আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনের আয়াতে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম আলাদা, তাদের ধর্ম আলাদা। পরীক্ষার হলে যেমন যারা সঠিক লেখে তাদের জবাব আলাদা, যারা ভুল লেখে তাদের উত্তর আলাদা, না ভুল লেখে শুদ্ধ লেখে সবের সকলের একই জবাব, না আলাদা আলাদা। যারা সঠিক লেখে তাদের ফলাফল আলাদা, যারা ভুল লেখে তাদের ফলাফল আলাদা। তেমনিভাবে দুনিয়াতে যারা আল্লাহ প্রদত্ত ধর্ম পালন করে তাদের ধর্ম আলাদা, তাদের ধর্ম পালনের পুরস্কার আলাদা। যারা আল্লাহ প্রদত্ত ধর্ম পালন করে না তাদের ধর্ম পৃথক, তাদের পরীক্ষার ফলাফল তাদের ধর্ম পালনের ফলাফল পৃথক। তাই কে কোন ধর্ম পালন করলো সঠিক না বেঠিক, সেই বিচারের ভার কোনো মানুষের হাতে নয়, সেই বিচারের ভার একমাত্র আল্লাহর হাতে। যেমনভাবে পরীক্ষার হলে কোন ছাত্র কোন পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের সঠিক জবাব লেখলো আর কে ভুল লেখলো, এই বিচারের ভার কোনো ছাত্রের হাতে নয়, একমাত্র এক্সামিনারের হাতে। ঠিক তেমনিভাবে দুনিয়াতে কে সঠিক ধর্ম পালন করে আর কে ভ্রান্ত ধর্ম পালন করে, সেই বিচারের ভার কোনো ধর্মাবলম্বীর হাতে নয়, একমাত্র আল্লাহর হাতে। এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি, এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ইসলাম যে সুস্পষ্ট সীমারেখা দিয়েছে তা বুঝার অভাবে আজকাল সঠিক ধর্ম আর ভ্রান্ত ধর্ম একত্রীকরণ, ভুল ধর্ম আর শুদ্ধ ধর্মকে নিয়ে একত্রে জগা খিচুড়ি পাকাবার মতো কর্মকাণ্ড চলছে। আজকাল অনেক মুসলমানকে হিন্দু ধর্মাবলম্বীদের পূজার অনুষ্ঠানে মিষ্টি খেতে যেতে দেখা যায়। মুসলমানেরা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টি খেতে যান, স্লোগান দেন ধর্ম যার যার অনুষ্ঠান সবার, এমন স্লোগানও দেন কিনা, ধর্ম যার যার অনুষ্ঠান সবার। এই স্লোগান থেকে যদি আরেকজনে এই ধরনের স্লোগান শিখে বলে বিয়ে যার যার বউ সবার, মানবেন কেউ? বিয়ে যার বউ তার, না বউ সবার, কি বলেন আপনারা? বিয়ে যার বউ তার। ঠিক তেমনিভাবে ধর্ম যার অনুষ্ঠান তার, ধর্ম যার অনুষ্ঠান তার। এক ধর্মাবলম্বী ভিন্ন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, উভয় ধর্মকে নিয়ে জগা খিচুড়ি পাকাবার চক্রান্ত। আমি যদি একটু সময়ের জন্য মেনে নেই যে ধর্ম যার যার অনুষ্ঠান সবার, তাই হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানেরা মিষ্টি খেতে গেলে অসুবিধা কি? একটু সময়ের জন্য যদি মেনে নেই কোনো অসুবিধা নাই। আর এটাই যদি হয় সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা যে এক ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে ভিন্ন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করবে, এটাই যদি সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা হয়, তাহলে মুসলমানদের কুরবানির গরুর গোশত তাদেরকে খাওয়ার না কেন? তাদের পূজার মিষ্টি যদি আপনারা খেতে যান, তাহলে আপনাদের কুরবানির গরুর গোশত তাদেরকে খাওয়ান না কেন? নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু একতরফা? না, হলে উভয় পক্ষে হওয়া দরকার। তাদের পূজার মিষ্টি আপনারা খাবেন, আপনাদের কুরবানির গরুর গোশত তারা খাবে না, এটা কি উভয় পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি না একতরফা? এটা কোন বিবেকসম্মত কথা হলো? উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, তেরে জু হ্যাঁ মেরে হ্যাঁ, মেরে জু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার যা তা আমার আর আমার যা তা তোমার নয়, এটা কোনো সম্প্রীতির স্লোগান হতে পারে না। সম্প্রীতি হলে উভয় পক্ষে হওয়া দরকার, আর উভয় পক্ষে না হলে সেটা সত্যিকারের সম্প্রীতি হতে পারে না। তাই ইসলাম সুস্পষ্টভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা নির্ধারণ করে দিয়েছে, কতদূর পর্যন্ত আমরা তাদের সাথে সম্প্রীতি বজায় রেখে চলব, যতদূর পর্যন্ত সদাচরণের সম্পর্ক, যতদিন পর্যন্ত শান্তিতে, যতদূর পর্যন্ত শান্তিতে বসবাস করার সম্পর্ক, যতদূর পর্যন্ত এক ধর্মাবলম্বী আর এক ধর্মাবলম্বীর ধর্ম পালনে বাধা না দেওয়ার সাথে সম্পর্ক, ততদূর পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা। এক ধর্মাবলম্বী আর এক ধর্মাবলম্বীর ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই তুলে সত্য মিথ্যা, সত্য ধর্মে আর মিথ্যা ধর্মে জগা খিচুড়ি পাকাবার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। এই সীমারেখা, ইসলামের নির্ধারিত সীমারেখাটা না বোঝার কারণে আজকাল অনেককে এমন স্লোগানও দিতে দেখা যায়, যারা বলেন ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা, ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা। ঈদুল আজহা কোন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান? দুর্গা পূজা কোন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান? তাদের ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? পরীক্ষার্থী ছাত্র যদি ভুল লেখে, সেই লেখার প্রতি এক্সামিনারের শুভেচ্ছা না অনাস্থা? লেখার স্বাধীনতা দেওয়া হয়েছে নিয়ম রক্ষার জন্য, কিন্তু ভুল লেখার প্রতি, কোনো পরীক্ষার্থীর ভুল জবাবের প্রতি পরীক্ষকের শুভেচ্ছা হতে পারে না? নাকি আপনাদের শিক্ষকেরা ছাত্রদের ভুল লেখাকে শুভেচ্ছা জানায়, না শুধু স্বাধীনতা দিয়ে রাখে, শুভেচ্ছা জানাতে পারে না? ইসলাম ছাড়া আর কোনো ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা নাই, শুধু নিয়ম রক্ষার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহর তো ইসলাম ছাড়া আর কোনো ধর্মের প্রতি শুভেচ্ছা নয়, অনাস্থা। আল্লাহর যেখানে অনাস্থা, সেখানে যদি আপনি শুভেচ্ছা দেন, তাহলে আপনার ইমানটা আর তাকে কোথায়? এমনকি একদিন এক ব্যানারে দেখলাম একজন বড় শিক্ষিত ভদ্রলোক লিখেছেন, শারদীয় ঈদুল আজহায় শুভেচ্ছা। শারদীয় কি? বাংলায় ছয়টা ঋতু আছে, এর মধ্যে একটা ঋতুর নাম শরৎ, একটা ঋতুর নাম শরৎ। হিন্দুদের দুর্গাপূজা শরৎকালের ভিতরে হয়, তাই শারদীয় অর্থ শরৎকালীন, শারদীয় অর্থ শরৎকালীন। বলুন, ঈদুল আজহার সম্পর্ক শরৎকালের সাথে না জিলহজের সাথে? ঈদুল আজহার সম্পর্ক শরৎকালের সাথে নয়, জিলহজের সাথে। আর দুর্গাপূজার সম্পর্ক হইল শরৎকালের সাথে। সুতরাং শারদীয় ঈদুল আজহা হয় না শারদীয় দুর্গাপূজা হয়? তাহলে শারদীয় ঈদুল আজহায় যে তুমি শুভেচ্ছা জানাইলা, তুমি তো ডাইলে চাউলে খিচুড়ি পাখাইলা। এটাকে বলে ডাইল চাউলে খিচুড়ি পাকানো। ঈদুল আজহা কোনোদিন শারদীয় হয় না, আর দুর্গাপূজায় কোনো মুসলমান শুভেচ্ছা জানাতে পারে না। এসব চলছে সমাজে, কেন চলছে? ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির সুস্পষ্ট সীমারেখা চিহ্নিত করে দিয়েছে। না জানার কারণে, না বুঝার কারণে এইগুলি চলছে। এই এইগুলির দ্বারা যে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে নিজের ইমান নষ্ট হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, পাঠশালা স্কুলের কোনো ছাত্রদের পরীক্ষার প্রশ্নে যদি আসে, ইতিহাসের প্রশ্নে যদি আসে, বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল, একটা ছেলে যদি জবাব লেখে 1981 সালে, জবাব শুদ্ধ না ভুল? আর একটা ছেলে যদি বলে তোমার জবাবে আমার শুভেচ্ছা, এর মানে কি আমিও এই জবাবের সমর্থক? শুভেচ্ছা মানে সমর্থক। তাহলে যে শুভেচ্ছা জানাইল সে পাস না ফেইল? যে লেখলো 81 সালে, তার পরীক্ষার ফলাফল যেমন আসবে গোড়ার ডিম, তেমনি ভাবে যে শুভেচ্ছা জানালো তার ফলাফলও আসবে গোড়ার ডিম। সুতরাং ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালন করলে যেমন আল্লাহর বিচারে গোড়ার ডিম ছাড়া কিছু পাওয়া যাবে না, তেমনি ভাবে ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্মীয় কোনো অনুষ্ঠানে কোনো মুসলমান পরিচিত ব্যক্তি শুভেচ্ছা জানালে আল্লাহর বিচারে সেও গোড়ার ডিম ছাড়া আর কিছু পাবে না। এটাও আমাদের শিখতে হবে, শুভেচ্ছা কোথায় জানাতে হবে কোথায় নয়। আমার সাথী যে পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লেখে, আমি তাকে বাধা দিব না, আমি তার সাথে ঝগড়া বাঁধাব না, আমি তার সাথে শান্তি ভঙ্গকারী আচরণ করব না, কিন্তু তার ভুল লেখায় আমি কখনো শুভেচ্ছা জানাতে পারি না। ঠিক তেমনিভাবে আমাদের সমাজে অমুসলিম যারা বাস করে, আমি তাদের ধর্ম পালনে আমরা বাধা দেব না, তার সাথে তাদের সাথে শান্তি ভঙ্গকারী আচরণ করব না, আমি তাদের সাথে ঝগড়া বাঁধাব না, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে একজন মুসলমান কখনো শুভেচ্ছা জানাতে পারে না। এটা হইল সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা। সোজা কথায়, পরীক্ষার হলে দুইটা পরীক্ষার্থী, যে প্রশ্নের জবাব শুদ্ধ লেখে আর যে ভুল লেখে, তাদের দুইজনের মধ্যে যেই সম্পর্ক, পৃথিবীর সমাজে বসবাসকারী মানুষের মধ্যে যারা ইসলাম ধর্ম এবং ভিন্ন ধর্ম পালন করে তাদের মধ্যে হুবহু একই সম্পর্ক। পরীক্ষার হলের কোনো সঠিক জবাব লেখনেওয়ালা ছাত্র যেমন ভুল লেখনেওয়ালা ছাত্রর সাথে শান্তি ভঙ্গকারী আচরণ করতে পারে না, কিন্তু তার ভুল জবাবে শুভেচ্ছাও জানাতে পারে না, ঠিক তেমনিভাবে দুনিয়ার সমাজে বসবাসকারী কোনো মুসলমান অমুসলমানদের সাথে শান্তি ভঙ্গকারী আচরণ করতে পারে না। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি, কিন্তু তার ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছাও জানাতে পারে না, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির আওতায় পড়ে না। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে উভয় ধর্ম নিয়ে জগা খিচুড়ির পাকাবার আওতায় পড়ে। বিষয়টা আরো পরিষ্কারভাবে বুঝে আসবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতের শানে নুজুলের ঘটনার থেকে এসব কথা আপনাদের বলে দেওয়া আলেম সমাজের দায়িত্ব। কে পালন করবেন, কে করবেন না, কে মানবেন, কে মানবেন না, সেটা আপনাদের যার যার ব্যাপার। কিন্তু আমরা যদি আল্লাহ প্রদত্ত সীমারেখা আপনাদেরকে বলে না দেই, তাহলে শেষ বিচারের দিন আল্লাহর বিচারে আমরাও রক্ষা পাব না। আমরা আল্লাহর বিচারে রক্ষা পাওয়ার স্বার্থেই আল্লাহ যে কাজের যে সীমারেখা বলে দিয়েছেন সেটা আপনাদের আমাদের বলতে হবে। আমরা যদি বলি না, তাহলে আল্লাহ আমাদেরও ছাড়বেন না, আর আমরা বললে পরে আপনারা যদি তা গ্রহণ করেন না, তখন আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে না, আপনাদের জবাব দিতে হবে। কোন কাদের জবাবদেহিতা করতে হবে আল্লাহর কাছে, কোন কাদের জবাবদেহিতা করতে হবে না, তা সর্বস্তরের মানুষকে বলে দেওয়া আলেমগণের দায়িত্ব। যে মাদ্রাসায় লেখা পড়ে আলেমগণ আলেম হন, সেই মাদ্রাসার শিক্ষিত আলেমগণের প্রধান দুইটা দায়িত্ব আছে। একটা হলো মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে তাদেরকেও সুযোগ্য আলেম রূপে গড়ে তোলা, এটা মাদ্রাসা পড়ুয়া আলেমদের একটা দায়িত্ব। আরেকটা দায়িত্ব হলো যেসব মানুষের মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন হাদিস শিক্ষার সুযোগ নাই, কৃষিকাজের কারণে হোক, ব্যবসায়ের কারণে হোক, চাকুরির কারণে হোক, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার কারণে হোক, দেশ শাসনের কাজে নিয়োজিত থাকার কারণে হোক, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকার কারণে হোক, যে কোনো কারণে যে সমস্ত লোকেরা মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন হাদিস শিক্ষা করার সুযোগ নাই, এদের ব্যাপারে মূল কথাটা বলার আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, তারা কি আল্লাহর বান্দা নয়? স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ে তারাও কি নবীর উম্মত নয়? তাদের কি মরণ নেই? তাদের কি কবর নাই? তাদের কি হাসর নাই? তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? তাদের কি জান্নাত লাভের দরকার নাই? তাহলে যে সমস্ত মানুষ কৃষিকাজের কারণে মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিস শিখতে পারল না, যেসব মানুষ ব্যবসায়ের কারণে, চাকুরির কারণে, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার কারণে অথবা লেখাপড়া করাবার কারণে, যে সমস্ত লোক প্রশাসনিক কাজে নিযুক্ত থাকার কারণে মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শিক্ষা কোরআন হাদিস শিক্ষার সুযোগ নাই, তারাও আল্লাহর বান্দা, তারাও নবীর উম্মত, তাদেরও মরণ আছে, তাদের কবর আছে, তাদেরও হাশরের বিচার আছে, তাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, তাদেরও জান্নাত লাভের দরকার আছে, কিন্তু তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে কে? নবীগণের যুগে দায়িত্ব ছিল নবীগণের, যেই যুগে দুনিয়াতে আর নবী নাই সেই যুগে আপনারা এসেছেন। এই যুগের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহর রাসূল পরিষ্কার বলে গিয়েছেন, ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের দায়িত্বপ্রাপ্ত, আলেমগণ নবীগণের দায়িত্বপ্রাপ্ত। যেভাবে নবীগণের দায়িত্ব ছিল সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা, তেমনিভাবে নবীর অবর্তমানে আলেমগণের দায়িত্ব সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। সুতরাং আলেমগণের দুইটা দায়িত্ব পরিষ্কার হল, একটা দায়িত্ব হল মাদ্রাসায় যেসব ছাত্ররা ভর্তি হয় এদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে সুযোগ্য আলেম রূপে গড়ে তোলা, আর একটা দায়িত্ব হল সমাজের যে কোনো লোকের মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়ার সুযোগ নাই তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। কাজেই কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, কোন কাজ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, কোন কাজ করলে আমল নষ্ট হয়ে যাবে, কোন কাজ করলে হাশরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, সেগুলি আপনাদেরকে বুঝাবার জন্য আল্লাহ আর কাউকে নবী রাসূল মনোনীত করবেন না, নবী রাসূলগণের পক্ষ থেকে আখিরি জমানার নবীর উম্মতের আলেমগণকে সেই দায়িত্ব প্রদান করা হয়েছে। সুতরাং মাদ্রাসা পড়ুয়া আলেমগণের দুই দায়িত্ব, একটা হলো মাদ্রাসার ছাত্রদেরকে লেখাপড়া শিক্ষা দিয়ে সুযোগ্য আলেম রূপে গড়ে তোলা, আর একটা হলো সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। কাজেই কোন কাজের দ্বারা আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে, কোন কাজের দ্বারা আপনাদের আমল নষ্ট হয়ে যাবে, কোন কাজের দ্বারা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেগুলি বুঝাবার জন্য আল্লাহ আরো কাউকে নবী মনোনীত করবেন না, একমাত্র আলেমগণের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য এই সম্মেলনের আয়োজন। মাদ্রাসা পড়ুয়া আলেমগণের দুটি দায়িত্ব, একটি হল ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে সুযোগ্য আলেম বানানো, সে দায়িত্ব পালন করেন তারা মাদ্রাসা গৃহের ভিতরে, মাদ্রাসার ঘরের ভিতরে। আর সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা, এটা আলেমগণের দ্বিতীয় দায়িত্ব। এই দায়িত্ব পালন করেন এই সম্মেলনে, এজন্য মাদ্রাসার পক্ষ থেকে এই রকম সম্মেলনগুলির আয়োজন করা হয়। আজকাল অনেকে মাদ্রাসা পড়ুয়া আলেমগণের দায়িত্বটাও সুস্পষ্টভাবে জানেন না, না জানার কারণে অনেকে প্রশ্ন উত্থাপন করেন, মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার হয় না কেন, মাদ্রাসায় লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয় না কেন, মাদ্রাসায় লেখাপড়া করে বিজ্ঞানী হয় না কেন? আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, মাদ্রাসার লেখাপড়াটা ডাক্তার হওয়ার জন্য না সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য? মাদ্রাসার পড়া ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য? মাদ্রাসায় পরে যদি ডাক্তার হতে হয় তাহলে মেডিকেল কলেজগুলি কোন কাজের জন্য? মাদ্রাসায় পরে যদি ইঞ্জিনিয়ার হতে হয় তাহলে দেশের ভার্সিটিগুলি কোন কাজের জন্য? এই বিষয়টা সুস্পষ্টভাবে আলোচিত না হওয়ায় অবাধে স্লোগান চলছে, উভয় শিক্ষার সমন্বয় সাধন চাই। হ্যাঁ, উভয় শিক্ষার সমন্বয় সাধন আমিও চাই, কিন্তু সীমারেখা কোথায়? সীমারেখা যদি এইটা হয় যে কোরআন হাদিস যারা পড়বে তাদেরও ডাক্তার হতে হবে, কোরআন হাদিস যারা পড়বে তাদেরও ইঞ্জিনিয়ার হতে হবে, তাহলে যারা কলেজ ভার্সিটিতে পড়বে তাদেরও মুহাদ্দিস হতে হবে, যারা কলেজ ভার্সিটিতে পড়বে তাদেরও মুফাসসির হতে হবে, যারা কলেজ ভার্সিটিতে পড়বে তাদেরও মুফতি হতে হবে। এইভাবে যদি সমন্বয় সাধন করতে চান, সাত আসমান পায়ের নিচে গেলে, পায়ের নিচের জমি মাথার উপরে গেলেও এভাবে সমন্বয় সাধন কখনো সম্ভব হবে না। তাহলে আপনারা যারা যারা ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষার সমন্বয় সাধনের স্লোগান তুলেন, আপনারা এর সীমারেখা বলুন, সীমারেখা কিন্তু কতটুকু? মাদ্রাসায় পড়লে ডাক্তার হতে হবে, তাহলে মেডিকেল কলেজে পড়লে মৌলানা হতে হবে? সম্ভব? সম্ভব নয়। তাহলে এটা বুঝে শুনে স্লোগান না আন্দাদুন্দা স্লোগান? এটা তো বুঝে শুনে স্লোগান না, এটা আন্দাদুন্দা স্লোগান। হ্যাঁ, একটা স্তর আছে যে স্তরে উভয় শিক্ষার সমন্বয় সাধন অত্যন্ত দরকার। অবাধে সমন্বয় সাধন দরকার না নির্ধারিত স্তরে? নির্ধারিত স্তরে। সেই স্তরটা কি সুস্পষ্টভাবে সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে কোন স্তর পর্যন্ত উভয় শিক্ষার সমন্বয় সাধন দরকার। সেটা হলো একমাত্র একমাত্র একমাত্র প্রাথমিক স্তর। বলুন কোন স্তরে? একমাত্র প্রাথমিক স্তরে। প্রাইমারি স্কুলে যেটুকু জাগতিক শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার ছাত্রদেরকেও সেইটুকু প্রাথমিক শিক্ষা অর্জন করা দরকার। প্রাইমারি স্কুলের ইংরেজিও যদি মাদ্রাসার ছাত্র জানে না, ফার্মেসির থেকে ঔষধ কিনলে ডাক্তার প্রেসক্রিপশনে কোন নাম লেখলেন আর ফার্মেসিওয়ালা কোন নামের ওষুধ দিল বুঝতে পারবেন না। প্রাইমারি স্কুলের অঙ্ক যদি মাদ্রাসার ছাত্র জানে না, কত টাকা আমদানি হইল, কত টাকা খরচ হইল, জমা খরচ কিভাবে লিখতে হবে, জমা খরচটা কিভাবে বুঝাতে হবে, সে ক্লিয়ার পাবে না। কাজেই মাদ্রাসার ছাত্রদের জন্য প্রাইমারি স্কুলের অঙ্ক, প্রাইমারি স্কুলের সাহিত্য, প্রাইমারি স্কুলের ভূগোল, প্রাইমারি স্কুলের ইতিহাস, প্রাইমারি স্কুলের বিজ্ঞান, প্রাইমারি স্কুলের গণিত অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। ঠিক তেমনিভাবে মাদ্রাসার প্রাথমিক বিভাগের, প্রাইমারি স্কুলের মাদ্রাসার প্রাথমিক বিভাগের ছাত্ররা যেমন প্রাইমারি স্কুলের জাগতিক শিক্ষা জানতে হবে, ঠিক তেমনিভাবে প্রাইমারি স্কুলের সমস্ত মুসলমান ছাত্রছাত্রীদের ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করতে হবে, ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করতে হবে। এ মর্মেই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। মাধ্যমিক, উচ্চতর না প্রাথমিক? প্রাথমিক। ইসলামের প্রাথমিক শিক্ষা কতটুকু? যেটুকু শিখলে কলেমা কালাম জানা যায়, ইসলামের যেটুকু শিখলে নামাজ বন্দেগি শিখা যায়, যেটুকু শিখলে উযু গোসল জানতে পারা যায়, যেটুকু শিখলে পাক নাপাক জানতে পারা যায়, সেটুকু হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। ইসলামের প্রাথমিক শিক্ষার সীমারেখাটাও সুস্পষ্টভাবে আমাদের জানা থাকা দরকার। কলেমা কালাম শিক্ষা করা, উযু গোসল শিক্ষা করা, পাক নাপাক শিক্ষা করা, নামাজ বন্দেগি শিক্ষা করা, ইসলামের কোন স্তরের শিক্ষা? আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন কোন স্তরের? প্রাথমিক। কলেমা কালাম, উযু গোসল, পাক নাপাক, নামাজ রোজা, এগুলি ইসলামের প্রাথমিক শিক্ষা। যেমনভাবে প্রাইমারি স্কুলের অঙ্ক, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান শিক্ষা করা সমস্ত মাদ্রাসা ছাত্রদের জন্য দরকার। ঠিক তেমনিভাবে উজু গুসল, পাকনা পাক, কলেমা কালাম, নামাজ বন্দেগি শিক্ষা করা প্রাইমারি স্কুলের সমস্ত মুসলমান ছাত্রছাত্রীদের জন্য ফরজ। বর্তমান বাংলাদেশের সবগুলি মাদ্রাসায় প্রাথমিক জাগতিক প্রাথমিক শিক্ষা সম্পূর্ণটাই দেওয়া হয়, প্রাইমারি স্কুলের যা কিছু জাগতিক শিক্ষা দেওয়া হয় সবটুকুই মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়, কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা দেওয়া হয় না, সহি শুদ্ধ উযু গোসল শিক্ষা দেওয়া হয় না, সহি শুদ্ধ পাকনা পাক শিক্ষা দেওয়া হয় না, সহি শুদ্ধ নামাজ কালাম শিক্ষা দেওয়া হয় না। বুঝে থাকলে বলুন, মাদ্রাসায় প্রাইমারি স্কুলের প্রাথমিক জাগতিক শিক্ষা আছে কি নাই? প্রাইমারি স্কুলে মাদ্রাসার প্রাথমিক শিক্ষা আছে নাই? এই প্রাইমারি পর্যায়ে যেমনভাবে মাদ্রাসার ছাত্রদের প্রাইমারি স্কুলের শিক্ষা দরকার, তেমনিভাবে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ইসলামের প্রাথমিক শিক্ষা দরকার। প্রাইমারি স্কুলের যেটুকু দরকার আমরা আমাদের সমস্ত ছাত্রদেরকে সেটুকু শিক্ষা দেই। প্রাইমারি স্কুলের কোনো মুসলমান ছাত্রছাত্রীদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় না। সুতরাং সমন্বয় সাধন আমরা তো করেই রেখেছি, যারা স্লোগান দেও তারা সেখানে ইসলামের প্রাথমিক শিক্ষা দাও। তাহলে উভয় শিক্ষার সমন্বয় সাধন মাধ্যমিক পর্যায়ে দরকার, উচ্চ মাধ্যমিক পর্যায়ে দরকার, উচ্চতর পর্যায়ে দরকার, না প্রাথমিক পর্যায়ে উভয় শিক্ষার সমন্বয় সাধন দরকার? প্রাথমিক পর্যায়ে উভয় শিক্ষার সমন্বয় সাধন দরকার। আমরা তো করেই ফেলেছি, তোমাদের করা বাকি রয়েছে, আমাদেরকে স্লোগান দেওয়ার দরকার নাই। আমরা প্রাইমারি স্কুলের জাগতিক শিক্ষার সবটুকু আমাদের ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি, ইসলামের প্রাথমিক শিক্ষার কিছুটুকুও তোমাদের ওখানে শিক্ষা দেওয়া হয় না কেন? কাজেই উভয় শিক্ষার সমন্বয় সাধনের স্লোগান আমাদের বেলায় প্রযোজ্য নয়, তোমাদের বেলায় প্রযোজ্য। আমি আপনাদের জিজ্ঞাসা করি, হাদিস শরীফে যে আল্লাহর রাসূল বললেন উযু গোসল শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, কলেমা কালাম শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, পাকনা পাক শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, নামাজ বন্দেগি শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, এগুলি শিক্ষার ব্যবস্থা কি প্রাইমারি স্কুলে আছে, হাই স্কুলে আছে, কলেজে আছে, ভার্সিটিতে আছে? তাইলে এই ফরজ থেকে বঞ্চিত করতেছে মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের কচি কাঁচা বাচ্চা কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে কারা? মাদ্রাসাওয়ালারা না স্কুলওয়ালারা? তাহলে সমন্বয় সাধনের স্লোগান আমাদের শোনাও কেন? সমন্বয় সাধনের স্লোগানটা নিজেদের কানের ভিতরে ঢুকাও। পরিষ্কারভাবে বলুন, কোনো মুসলমানের সন্তানকে যদি কলেমা কালাম শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়, কোনো মুসলমানের বাচ্চাকে যদি উযু গোসল শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়, কোনো মুসলমানের সন্তানকে যদি পাক না পাক শিক্ষার থেকে বঞ্চিত রাখা হয়, কোনো মুসলমানের বাচ্চাকে যদি নামাজ বন্দেগি শিক্ষার থেকে বঞ্চিত রাখা হয়, তাইলে এই সমস্ত মুসলমানের বাচ্চারা জান্নাতে যাওয়ার যোগ্য থাকে না জাহান্নামের শাস্তির যোগ্য হয়? এদেরকে যারা জাহান্নামের শাস্তির যোগ্য বানায় তারাও জাহান্নামের শাস্তির যোগ্য হয়। এইটাই আলেমগণের দায়িত্ব, কোন কাজ করলে তোমাদের জাহান্নামে যেতে হবে আর জাহান্নাম থেকে বাঁচতে হলে কোন কাজ করতে হবে। এটা আসমান থেকে কোনো ফেরেশতা আসবেন না আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর মনোনীত কোনো নবী আর হবেন না আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, দায়িত্ব একমাত্র মাদ্রাসা পড়ুয়া আলেমগণের, দায়িত্ব একমাত্র মাদ্রাসা পড়ুয়া আলেমগণের, মাদ্রাসা পড়ুয়া আলেমগণের। এটা দুই নম্বর দায়িত্ব, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা, এই দায়িত্ব পালনের জন্য এই মহাসম্মেলনের আয়োজন। কাজেই এখান থেকেই আপনাদের শিখে যেতে হবে কোন কাজগুলি জান্নাতে যাওয়ার পথ আর কোন কাজগুলি জাহান্নামে যাওয়ার পথ। এমর্মে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি, এবার সেই আয়াতের শানে নুজুলের ঘটনাটা বলছি, তারপরে অতি সংক্ষেপে আয়াতের মর্মটা আপনাদের সামনে তুলে ধরেই আমার বক্তব্য সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের কোনো আয়াত যদি কোনো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করে থাকেন, তাহলে সেই ঘটনাটাকে আয়াতের শানে নুজুল বলা হয়। যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের কোনো আয়াত নাজিল করেন, সেই ঘটনাটা হয় আয়াতের শানে নুজুল। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি সেই আয়াতটাও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছিলেন। ঘটনাটা কি ছিল? ইহুদি ধর্মের একজন আলেম ছিলেন, তাওরাত কিতাবের আলেম, বিরাট রকমের পণ্ডিত ছিলেন। তিনি ইসলামের সত্যতা বুঝতে পেরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করলেন। কোন মুমিন মুসলমান যদি দুনিয়ার জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সান্নিধ্য এক মুহূর্তের জন্য লাভ করতে পারে, তাহলে তাকে ইসলামের পরিভাষায় রাসূলের সাহাবী বলা হয়। আর রাসূলের সমস্ত সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করে থাকেন। রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই ইহুদি ধর্মের যে আলেম ছিলেন তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম, সালামের ছেলে আব্দুল্লাহ, সালামের ছেলে আব্দুল্লাহ। তিনি ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাবের আলেম ছিলেন, ইসলাম ধর্মের সত্যতা বুঝতে পেরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সান্নিধ্য লাভে ধন্য হলেন। বলুন, তিনি রাসূলের সাহাবী হতে পেরেছেন কিনা? অবশ্যই রাসূলের একজন সাহাবী, ইনি ইসলামের সত্যতা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করেছেন। তিনি ইসলাম গ্রহণ করার পর দেখলেন ইহুদি ধর্মের এমন একটা দুইটা বিধান আছে, যে দুইটা বিধান পালন করে ইসলামও রক্ষা করা যায়, ইহুদি ধর্মের সাথে সামঞ্জস্যও রক্ষা করা যায়। ইসলাম ধর্মের বিধানও যথাযথভাবে পালন হয়, ইহুদি ধর্মের সাথে ওর সামঞ্জস্য রক্ষা করা যায়, তাল মিলানি যায়। এমন দুইটা বিধান আছে ইসলামে। একটা বিধান হলো ইসলামের বিধানে উটের গোশত খেলেও গুনাহ নাই, না খেলেও গুনাহ নাই। আপনারা কি জানেন উটের গোশত খাইলে গুনাহ না না খাইলে গুনাহ? ইসলামের বিধান উটের গোশত খাইলেও গুনাহ নাই না খাইলেও গুনাহ নাই, কিন্তু ইহুদি ধর্মে উটের গোশত খাইলে গুনাহ। তিনি ভাবলেন আমি যদি উটের গোশত খাই না, ইসলামের বিধানও পালন হইল, ইহুদি ধর্মের সাথেও তাল মিলানি গেল। কথা বুঝতে পারতেছেন? ইসলামে যেহেতু উটের গোশত খাইলেও গুনাহ নাই না খাইলেও গুনাহ নাই, আমি উটের গোশত না খাইলেও আমার ইসলাম রক্ষা হইল, আবার ইহুদি ধর্মের সাথে অসামঞ্জস্য রক্ষা করা গেল। এই গেল একটা বিধান। আর একটা বিধান হলো ইসলামের বিধানে শনিবারে মাছ শিকার করলেও গুনাহ নাই না করলেও গুনাহ নাই। নাকি শনিবারে মাছ শিকার করলে গুনাহ হবে? না, শনিবারে মাছ শিকার না করলেও গুনাহ নাই। তিনি ভাবলেন আমি যদি শনিবারে মাছ শিকার করি না, ইসলামও পালন হইল, ইহুদি ধর্মে শনিবারে মাছ শিকার করা গুনাহ, কাজেই আমি মুসলমান হওয়ার পরে শনিবারে মাছ শিকার না করলে ইসলামও রক্ষা হইল, ইহুদি ধর্মের সাথেও তাল মিলানো গেল। বলুন, ইসলামের বিধান লঙ্ঘন করে তিনি ইহুদি ধর্মের সাথে তাল মিলাতে গেলেন না পালন করার মাধ্যমে? পালন করার মাধ্যমে। এই রীতি যখন তিনি অবলম্বন করলেন, তার এই রীতি অবলম্বিত এই রীতির প্রতিবাদে আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন মুসলমানেরা, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সাবধান। ইসলামের কোনো বিধান যদি আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে না হয়, ইসলামের কোনো বিধান যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে না হয়, একটা ভ্রান্ত ধর্মের সাথে তাল মিলাবার জন্য হয়, তাহলে তোমার এই বিধান পালনটাই হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ। কথাটা সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে লম্বা দাড়ি ছিল কি না? ছিল। কোন মুসলমান যদি মুখে দাড়ি রাখে রবীন্দ্রনাথ ঠাকুরের আনুগত্য করার জন্য, সেটা ইসলামী দাড়ি হবে না ঠাকুরের দাড়ি হবে? অবশ্য ইসলামে দাড়ি লম্বা রাখার বিধান আছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, আফুল লোহা, এর মর্মই হলো দাড়ি লম্বা করো। বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নির্দেশ আছে কিনা দাড়ি লম্বা করার? তাই কোন মুসলমান যদি শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর নির্দেশ পালনের জন্য দাড়ি লম্বা করে, সেটা হবে ইসলামের দাড়ি, সেটা হবে আর কোন মুসলমান যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তাল মিলাবার জন্য দাড়ি লম্বা করে, সেটা অবশ্যই ইসলামের দাড়ি হবে না, সেটা শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে। দেখেন একই কাজ একভাবে করলে ইসলামী হয়, অন্যভাবে করলে শয়তানের পদাঙ্ক অনুসরণ হয়। একই কাজ, বুঝতে পেরেছেন আমার কথা? দাড়ি লম্বা করা একটা কাজ, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনুগত্যের জন্য করে সেটা হবে ইসলামী দাড়ি, যদি রবীন্দ্রনাথ ঠাকুরের আনুগত্যের জন্য করে সেটা ইসলামী দাড়ি হবে না, সেটা হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ। আয়াত নাযিল করে আল্লাহ এটাই শিক্ষা দিলেন, তুমি উঠের গোশত খাবে না ইসলামের বিধান পালনের জন্য নয়, ইহুদি ধর্মের সাথে তাল মিলাবার জন্য। তুমি শনিবারে মাস স্বীকার করবে না ইসলামের বিধান পালনের উদ্দেশ্যে নয়, ইহুদি ধর্মের সাথে তাল মিলাবার জন্য, ভ্রান্ত ধর্মের সাথে তাল মিলাবার জন্য যদি ইসলামের কোনো বিধিবিধানও পালন করা হয়, আল্লাহ সেটাকে ইসলামী বিধিবিধান বলেননি, আল্লাহ সেটাকে শয়তানের পদাঙ্ক অনুসরণ বলেছেন। ইসলামের সাথে ইসলামের বিধান পালনের মাধ্যমেও ভিন্ন ধর্মের সাথে তাল মিলাতে গেলে সেটা যদি হয় শয়তানের পদাঙ্ক অনুসরণ, তাহলে ইসলামের সরাসরি বিরুদ্ধাচরণের মাধ্যমে যদি ভিন্ন ধর্মের সাথে তাল মিলানো হয়, তাহলে সেটা কি শয়তানের জঘন্যতম পদাঙ্ক অনুসরণ হবে না? অবশ্যই হবে। সুতরাং আমরা যারা ইসলামের বিধিনিষেধ পালন করব, কোনো ভ্রান্ত ধর্মের সাথে তাল মিলাবার জন্য করব, কোনো ভ্রান্তবাদীর তার সাথে তাল মিলাবার জন্য করব, না শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যর জন্য করব, এই মর্মে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। আরেকটা উদাহরণ দিচ্ছি, শুনুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে একটা সুন্নত আছে, মাথায় পাগড়ি বাঁধা। মাথায় পাগড়ি বাঁধা নবীর সুন্নত কি না? হ্যাঁ, অবশ্যই সুন্নত। তবে এটা এমন সুন্নত নয় যা পালন না করলে গুনাহ হবে, গুনাহ হবে না। কেউ যদি মাথায় পাগড়ি বাঁধে না তার গুনাহ হবে না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে যদি মাথায় পাগড়ি বাঁধে অবশ্যই সওয়াব হবে, এটা এমন সুন্নত। কথা বুঝলেন কিনা দেখুন। তাহলে মাথায় পাগড়ি বাঁধা নবীর সুন্নত, কিন্তু যদি কোনো মুসলমান নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে নয়, শিখ ধর্মাবলম্বীরা মাথায় পাগড়ি বাঁধে তাদের সাথে সামঞ্জস্য করার জন্য যদি মাথায় পাগড়ি বাঁধে, এটা নবীর সুন্নতের পাগড়ি না শিখের অনুকরণের পাগড়ি? এটাকে আপনারা ইসলামী পাগড়ি বলবেন না শয়তানের পদাঙ্ক অনুসরণ? তাহলে পরিষ্কার হয়ে গেল, ইসলামের কোনো নিয়ম নীতিও যদি ইসলামের জন্য নয়, কোনো ভ্রান্ত ধর্মাবলম্বীর অনুসরণের জন্য পালন করা হয়, আল্লাহ আলোচ্য আয়াতে পরিষ্কার ভাষায় সেটাকে ইসলামী কর্মকাণ্ড নাম না দিয়ে সেটাকে শয়তানের পদাঙ্ক অনুসরণ বলে নাম দিয়েছেন। কাজে আমরা যদি ইসলামের কোনো অনুশাসন পালন করি, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উদ্দেশ্যে পালন করব, অন্য কারো সাথে সাদৃশ্য রক্ষা করার জন্য, অন্য কারো সাথে তাল মিলাবার জন্য ইসলামের কোনো বিধান পালন করতে যাব না। উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, শয়তানি খুশ রাহে খুদা বি নারাজ না হো, এমন কাজ করব যাতে শয়তানও খুশি হয় আল্লাহও দুঃখিত না হয়। হতে পারে এমন কোন কাজ মানুষের জন্য যে শয়তানও খুশি থাকবে আল্লাহও খুশি থাকবে? হতেই পারে না। যে কোনো কাজের দ্বারা শয়তানকে খুশি করা হবে সেই কাজের দ্বারা আল্লাহ অবশ্যই নারাজ হবে, আর যে কোনো কাজের দ্বারা আল্লাহকে খুশি করা হবে সেই কাজে শয়তান অবশ্যই নারাজ হবে। উভয়কে একসাথে খুশি রাখার কোনো কাজ আছে জগতে? নাই। শয়তানকেও খুশি রাখবো আল্লাহকেও খুশি রাখবো এমন কোনো কাজ নাই। আল্লাহকে খুশি রাখতে হলে শয়তান অবশ্যই নারাজ হবে, শয়তানকে খুশি রাখতে গেলে আল্লাহ অবশ্যই নারাজ হবেন। সুতরাং ইসলাম ধর্মের যাবতীয় বিধিবিধান আমরা পালন করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের আনুগত্যের জন্য নয়, শিখের আনুগত্যের জন্য নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের জন্য করব। এইটাই হবে আমাদের পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হওয়া। তাই আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হয়ে যাও। পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হওয়ার যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহজ সরল ব্যাখ্যা ইসলামের কোন অনুশাসন যদি পালন করি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, অন্য কারো সাথে সামঞ্জস্য রক্ষা করার জন্য নয়, অন্য কারো সাথে তাল মিলাবার জন্য নয়, এবং একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করার জন্য ইসলামের অনুশাসন পালন করব, সেটা হবে আমার পরিপূর্ণ ইসলাম, সেটা হবে আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম। আমি শুরুতেই বলে দিয়েছি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম, অন্য কোন ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না, আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে ঘোষণা করে দিয়েছেন। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি রইল কোথায়? এক ধর্মাবলম্বী আর এক ধর্মাবলম্বীর আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, এর নাম শয়তানের পদাঙ্ক অনুসরণ। সাম্প্রদায়িক সম্প্রীতির রূপরেখা আল্লাহর রাসূল, আল্লাহ কোরআনেও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, হাদিস শরীফে রাসূলও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, তাদেরকে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে দাও, তাদের ধর্ম পালনে বাধা দিও না, তাদেরকে তোমাদের ধর্ম গ্রহণে বল প্রয়োগ করো না, তাদের সাথে শান্তি ভঙ্গকারী আচরণ করো না, তাদের রক্ত তোমাদের রক্তের মতো, তাদের মান সম্মান তোমাদের মান সম্মানের মতো, সামাজিক জীবনে তাদের ধন সম্পদ সামাজিক জীবনে তোমাদের ধন সম্পদের মতো, এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ব্যাখ্যা যেমন ভুল, যে মুসলমানের গরু কুরবানির গরুর গোশত হিন্দুরা খেতে হবে, এইটা যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির ভুল ব্যাখ্যা, ঠিক তেমনিভাবে হিন্দুদের পূজার মিষ্টি মুসলমানদের খেতে হবে, এইটাও সাম্প্রদায়িক সম্প্রীতির ভুল ব্যাখ্যা। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুস্পষ্ট সীমারেখা নির্মিত হয়েছে তা যদি সযত্নে পালন করি তবেই আমরা পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হলাম, আর যদি জগা কিছুরই পাকাবার অপচেষ্টায় মত্ত হই অবশ্যই আমরা পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত নই। আপনাদের জানা থাকার কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন, সেখানে গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রের জন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান, পৃথিবীর ইতিহাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান আর কেউ প্রণয়ন করতে পারেনি, একমাত্র ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করলেন। সেই সংবিধানকে ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয়। রাসূলের লিখিত তৈরি করা সংবিধানটাকে ইতিহাসের ভাষায় কি বলা হয়? মদিনা সনদ। সেই সংবিধানের এক দুইটা ধারা আপনাদের শোনাই। সেই রাসূলের তৈরি করা সংবিধানের একটা ধারায় উল্লেখ ছিল যে এই রাষ্ট্রের বসবাসকারী মুসলমানেরা যেমন নিরাপদ, তেমনিভাবে এই রাষ্ট্রে বসবাসকারী অন্যান্য ধর্মাবলম্বীরাও নিরাপদ, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কারো সাথে ধর্মীয় কারণে ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারবে না, সবাই শান্তিপূর্ণভাবে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করবে। বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মুসলমানেরা ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। বাইরের কোনো শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে, ইহুদিরা মুসলমানদের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। এই রাষ্ট্রের কোনো বাসিন্দা যদি পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তাহলে তাদের ঝগড়া বিবাদ নিষ্পত্তির জন্য একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চূড়ান্ত মীমাংসাদানকারী হিসাবে মেনে নিতে হবে। বুঝে থাকলে বলুন, রাসূলের তৈরি করা পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা স্বীকৃত ছিল কিনা? সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে নিরাপদ ছিলেন কিনা? ছিল। কেন? ভিন্ন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে না সামাজিক নিয়ম শৃঙ্খলা রক্ষার কারণে? আমি আগেই বলেছি, পরীক্ষার হলে যেই ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখে, এদের বিরুদ্ধে যারা শুদ্ধ লেখে এদের ঝগড়া করার অধিকার নাই, এদেরকে ভুল লেখায় বাধা দেওয়ার অধিকার সমান স্বয়ং এক্সামিনারেরও নাই, পরীক্ষকেরও অধিকার নাই। কোন ছাত্র পরীক্ষার হলে ভুল লেখলে বাধা দিবার অধিকার নাই। তোমার হাতে কলম আছে, ফলাফলের সময় গুড়ার ডিম দিতে পারো, কিন্তু তার লেখায় বাধা দিতে পারো না। ঠিক তেমনিভাবে ইসলাম ছাড়া সমস্ত ধর্মগুলিকে আল্লাহ অগ্রহণযোগ্য বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু তাদের ধর্ম পালনে বাধা দিবার অধিকার কোন মুসলমানের নাই, এটার নাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। কোরআনে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি সুস্পষ্ট এবং স্বীকৃত, রাসূলের হাদিসেও সাম্প্রদায়িক সম্প্রীতি সুস্পষ্ট এবং স্বীকৃত। আমি আগেই বলেছি, আল্লাহর রাসূল বলেন, দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম, তোমাদের সমাজে বসবাসকারী অমুসলিমদের রক্ত তোমাদের রক্তের মতো পবিত্র, তোমাদের সমাজে বসবাসকারী অমুসলিমদের সম্পদ তোমাদের সম্পদের মতো সংরক্ষিত। অন্যায়ভাবে যেমনভাবে তোমাদের রক্তপাত করার অধিকার কারো নাই, তেমনিভাবে তোমাদের সমাজে বসবাসকারী অমুসলিমদের রক্তপাত করার অধিকার কারো নাই, যেমনভাবে তোমাদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার অধিকার কারো নাই, তেমনিভাবে তোমাদের সমাজে বসবাসকারী কোনো অমুসলিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার অধিকার কারো নাই। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন। পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, লা ইকরাহ ফিদ দ্বীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। ঐতিহাসিক মদিনা সনদে আল্লাহর রাসূল পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন, আমার প্রতিষ্ঠিত এই রাষ্ট্রে সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কিসের জন্য? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, না পৃথিবীর সমাজের নিয়ম রক্ষার জন্য? এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। কোনো মুসলমান হিন্দুদের মূর্তি পূজায় অংশগ্রহণ করতে পারে না, যেমনভাবে কোনো কোনো হিন্দু মুসলমানের ইফতারেও অংশগ্রহণ করতে পারে না, কোনো মুসলমানের সেহরিতেও অংশগ্রহণ করতে পারে না, কোনো হিন্দু মুসলমানের ঈদে অংশগ্রহণ করতে পারে না, কোনো হিন্দু মুসলমানের ঈদের কুরবানির গরুর গোশত খেতে পারে না, ঠিক তেমনিভাবে কোনো মুসলমান হিন্দুদের পূজার মিষ্টি খেতে পারে না। এমত অবস্থায় তাদের ধর্ম আলাদাভাবে স্বাধীনভাবে পালন করার অধিকার আল্লাহ দিয়েছেন, আমাদেরকে বাধা দিতে নিষেধ করেছেন, আমাদের ধর্মীয় স্বকীয়তা রক্ষা করে আল্লাহ আমাদেরকেও ধর্ম পালনের অধিকার দিয়েছেন, কারো বাধা দিবার অধিকার নাই। এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকারও কারো নাই। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকারও কারো নাই। একায়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন, হে মুসলমানেরা, তোমরা যারা মূর্তির পূজা করে তাদের মূর্তিদেরকে গালি দিও না। তাদের মূর্তিদেরকে কি বলেছেন আল্লাহ? গালি দিও বলেছেন না গালি দিও না বলেছেন? কোন মুসলমান মূর্তি পূজারীদের মূর্তিকে গালি দিলে তাদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হবে কিনা? আঘাত হবে। যেমন ভাবে কোন মুসলমান কোন মূর্তি পূজারীদের মূর্তিকে গালি দিলে তাদের ধর্মীয় অনুভূতিতে চরম ভাবে আঘাত হয়, ঠিক তেমনি ভাবে কোন মুসলমানের সমাজে কোন মুসলমানের বিচারালয়ের সামনে মূর্তি পূজারীদের মূর্তি স্থাপন করলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চপেট আঘাত হয়। মূর্তি পূজারীদের মূর্তি মূর্তি পূজারীদের মূর্তিকে গালি দিলে যেমন ভাবে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়, তেমনি ভাবে মুসলমানের সমাজের কোথাও মুসলমান নামদারীরা মূর্তি স্থাপন করলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে জুতা মারা হয়। বাংলাদেশের 16 কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে এইভাবে জুতা মারা হয়েছে। এই জুতা মারা মুসলমান সবকিছু বিসর্জন দিতে পারে, প্রশাসনিক ক্ষমতার বলে একটা মানুষকে একটা রাজ্যকে জয় করতে করা যায়, কিন্তু কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোনোদিন তার অন্তর জয় করা যায় না। 16 কোটি মুসলমানের অন্তর ঘৃণায় ফেটে যাচ্ছে যে এই মূর্তি স্থাপনের মাধ্যমে 16 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে। এইভাবে কোনো মুসলমানের অন্তর জয় করা যাবে না। ভাইয়ারা আমার, আমার কথা বুঝে থাকলে বলুন, কোরআনের যে আয়াত আমি তিলাওয়াত করেছিলাম সেখানে আল্লাহ কি বলেছিলেন? ইসলামের বিধান পালন করার মাধ্যমেও যদি ভিন্ন ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষা করতে যাও, সেটা তোমার জন্য ইসলামের বিধান পালন হবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে। ইসলামের বিধান লঙ্ঘন করার মাধ্যমে যদি ভিন্ন ধর্মের সাথে কেউ তাল মিলাতে যায়, সেটা জঘন্যতম শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে। কথাগুলি আমরা যদি আপনাদেরকে না বলি, হাসরের বিচারে আমাদেরও জাহান্নামে যেতে হবে। আমাদের নিজেরা জাহান্নামে যাওয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে নায়েবে নবী করে দুনিয়াতে পাঠাননি, আমাদেরকে আল্লাহ নায়েবে নবী বলে আল্লাহর রাসূলের মুখে ঘোষণা দিয়েছেন। আমরা জাহান্নামের পথে যাব, দূরের কথা, আপনাদেরকেও জাহান্নামের পথ থেকে ফিরাবার জন্য। গায়ের জোরে ফিরাবো না বাচনিকের মাধ্যমে? কথাগুলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে দায়িত্ব বুঝাবার মতো দায়িত্ব পালন করার আর আপনাদেরকে বুঝার মতো দায়িত্ব পালন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা ও মা। সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা ও মা, তুমি তোমার তুলনা ও মা, তুমি তোমার তুলনা কেহ নেই। তুমি স্বপ্ন তুমি কল্প মাগো, তুমি এক মুঠো ভালোবাসা, তুমি হাসি তুমি কান্না মাগো, তুমি হৃদয়ের যত আশা, তুমি স্বপ্ন তুমি কল্প মাগো।